본대를 가는 이 본대를 가는 무슨 본대를 가는지 무슨 본대를 가는 게 있는 본대 있어 একটি কারণ হল কৃষক পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয় আপনার রসুন ভেঙে যাবে নষ্ট দুই নম্বর কারণ হল যদি বাতাস বের হয় তাহলে আপনার রসুন নষ্ট হবে তিন নম্বর কারণ হল যদি কোন উজু করার পর ঘুমিয়ে অচেতন হয়ে যায় তার কারণ উজু ভেঙে চার নম্বর কারণ হল উজু করার পর কেউ যদি লজ্জাস্থানের ভেতরে কাপড়ের ভেতর দিয়ে সামনে অথবা পিছনে লজ্জাস্থানে হাত দেয় তার কারণ উজু ভেঙে যাবে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি তার লজ্জাস্থানকে স্পর্শ করে যদি হায় কাপড় ছাড়া সে যদি এরকম করে আরেকটি উজু ভঙ্গের কারণ হল আকিল লাহমিল জাসিম বা লাহমিল এবে উঠের বস্তু খেলে উজু ভেঙে যাবে কোন যদি উজু করার পর উঠের বস্তু খায় তাহলে উজু কি সাহাবা জিজ্ঞেস করলেন কিন্তু কারণ বললাম فلأن ما أصابك لم أستطع تصيب له وزو پیشاب ہو پانی ہو پنپا رنگ ہو تب غسل فرض ہوا جدی مت بڑا غسل دے رہا ہے تھی غسل فرض آپ کسی پنپا رنگ بے ہو گیا آپ ٹیلیفون کتا سب دیش اتوا آپ کا موبائل دیش کتنا مدد ایک جیکن ایک من بھل کتا بولے آپ پنپا کتا پانی بے پورش আমার বেশি বেশি পাতলা পানি বেরোবে কিন্তু আমি আল্লাহ সবাই সাল্লামকে এই প্রশ্নটা করতে খুব বর্তমান করতাম কারণ লেমাকারাতে এবেলাতে মানে আল্লাহ রবির মেয়ে আমার কাছে থাকার সুবাদে আল্লাহ রবির মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কি হন আল্লাহ নবী মায়াস মে আর মেয়ের জামাইকে আলী রাদিয়াল্লাহু আনহু বলা তাহলে জামাই হয় শ্বশুরকে এরকম প্রশ্ন করা একটু লজ্জার হবে না তা তিনি মানে জানি তো সবই তো কিন্তু আমি প্রশ্ন করা আল্লাহ মিকদার রাদিয়াল্লাহু আনহু তাকে বলতাম তো তুমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করো তো এরকম তোমার পাতলা কি ব্যবহার কি করো মানে তাহলে উজু করার আগে ভৌত পরিষ্কার করে উজু করে নেবেন এরপরে পট্টি বেঁধে না অথবা যে সমস্ত জিনিস পাওয়া যায় দেশে বা বিভিন্ন তাহলে মানে কাপড়ের ভেতর দিয়ে যদি লস্তস্থানে হাত দিয়ে যায় আপনার তবে এরা মানে মাত্র ভেতর রয়েছে একটা হাদিস আছে যে তোমার গর্ভস্থান তোমার শরীরের একটা অংশ অতএব ওটা আমি উজু ভাঙবে তবে এই মতের সে ওই মতটাই বেশি শ্রেষ্ঠ যে গর্ভস্থানে হাত লাগলে উজু ভেঙে যাবে এজন্য গর্ভস্থানে হাত লাগলে কাপড় ছাড়া উজু করাটাই উত্তম সাধারণত এরকম করে উজু ভঙ্গের কারণে আমরা অবস্থা করলাম 긴장하는 것을 공부하면 긴장하는 것을 공부하면 안타깝는 것이 아니 정말 많은 남아있는 나의 신사에 신사에 애파만의 성경 이제 아버지 수 받아서 내가 능력이야 샤이탄이 또 아소네 후대 니의 만체로 너가 사사 쓰시기 바랍니다 자또 칼바트 또 나가 사람을 자또 칼바트 또 뛰어져서 니시 바랍니다 액자 아들이 서울트 뭐네? 아와스 사운드파이 이제 받아서 내가 아와스 사운드파이 맞아? 딱 탱크비 아까 눈만 떴어 긴 사람 눈만 떴어 맞아? 저 니가 일부 할 거야 아마 왜 어디에 했다 다음에 아버지 나마스테레디 아버지 또 무슨 과자비디언 바이 알함드릴라 애가 하나 무슨 관계를 따라 애가 무슨 관계를 찾으셨대 아버지 스티니시 아마 아버지 스티니시 시켜서 왔을 쉽게 하다 대연 무슨 애가 대연 대연 스티니시 아마 제 아빠 많이 깨어진다고 하는 것도 나빠 많이 뿌린 것도 대여분 것도 죽었다 대여분 그런 이유까지 나오는데 보통의 대여들이 미역도에 비스밀라고 해도 밑으로 많이 돼 액바 하스마 되니까 액바에 사람에게 어서가 후드에 니 무흥만도 액바 하스마 애들 마음하기에 가입한테 우보래 꽃이 벗은 대학과 나하기에 마음한테 꽃이 벗은 대학과 난 꽃이 꽃이 벗은 대학과 무슨 말이 있었지? 아마 우리 어떤 대학과 미니언과 비스밀라 후 애들과 무흥만과 애들과의 나한 자 보통은 애들과의 마음한 대한민국이라는 책설도 아랍에 무슬라 후 아웅컬 에이 되겠어? 에이 하대로 꿈바로 생각도 하고 밤 생각도 하고 마담 생각도 하고 가만 생각도 하고 대한민국을 내듯이 이러면 이 대한민국 홍보가 저희 꿈으로 많이 남아와 가네 대한민국에서 করবে তাই মন করতে হবে অবশ্যই। ওই ব্যক্তি কুসুল খরচ করবে, এই কুসুলটা কিভাবে পানি দিয়ে ওই সেভাবে তৈয়ারি করার চলতে হয় না, কুসুল কুসুলের দুনিয়াতে ওই তৈয়ারি করলে যথেষ্ট। এরপরে এরপরে পানি আছে ব্যবহার করতে অক্ষম, অথবা আপনার মাথায় জখমি হয়ে গেছে, জখমি মানে কোন মামা ফেলে গেছে, এখন সেখানে এক সাহাবী রাতে মনে করে নাকি হয়ে গেছে, তার মাথায় জখমি ছিল, পরে তার আমি জিজ্ঞেস করলো এখন কি করব, তখন তিনি বলেছিলেন যে তোমাকে অবশ্যই গোসল করতে হবে, কারণ গোসল না করলে তোমার দেখা নেই, কারণ তুমি নামাজ আছো। পরে সে কি করলো, গোসল করলো, হাদিস শরীফে এসেছে এই জন্য সে অসুস্থ হয়ে মারা গেল। আল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته.